আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা একটা আলোচনা করব বা হয়তো কয়েকটা দর্শে আলোচনা চলবে। এটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানুষ অনেক সময় জিজ্ঞাসা করে, বিশেষ করে মহিলাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয় যে নামাজ কায়েম হবে কিভাবে। আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু সবারই নামাজ কি হয়? নামাজ আল্লাহ তাআলা পড়তে বলেছেন না কায়েম করতে বলেছেন? বিভিন্ন জায়গাতে আছে আকিমুস সালাহ ওয়া ইয়াকিমুনা আস-সালাহ, তো ইকামত করতে বলা হয়েছে। ইকামত মানে হচ্ছে প্রতিষ্ঠা, নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠা করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। ইকামত মানে হলো তার যত শর্ত আছে পালন করা, তার যত রুকুন বা ফরজ আছে সব পালন করা, তার যত সুন্নাত বা মুস্তাহাব বা ওয়াজিব যা আছে সব পালন করে নামাজ পড়া, সমস্ত শর্ত শর্তাবলী মেনে নামাজ পালন করা, এটা হলো নামাজ কায়েম করা। এই নামাজ, যে নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজীকে অশ্লীলতা ও আপত্তিকর কাজ থেকে বিরত রাখে। দেখবেন নামাজি নামাজ পড়ছে চরিত্র ভালো না, নামাজি নামাজ পড়ছে চুরি করে, নামাজি নামাজ পড়ছে মিথ্যা বলে, নামাজি নামাজ পড়ছে গীবত করে, নামাজি নামাজ পড়ছে ধোকাবাজি করে ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহ যে বলেছেন যে নামাজ মানুষকে বা নামাজিকে মন্দ কাজ থেকে বিরত রাখে, তাহলে আল্লাহ তাআলার কথা কি মিথ্যা নাকি তার নামাজ মিথ্যা? আল্লাহ তাআলার কথাতে মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন এটা যে নামাজ যদি নামাজে ঠিক মতো হতো তাহলে ওই নামাজ এমন কাজ করত যে নামাজি কোনোদিন মন্দ পথে, অশ্লীলতার পথে, খারাপির পথে, গুনাহে কাবিরার পথে ধাবিত হতো না। এখন চলুন প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করেন হুজুর তারা নামাজ কায়েম হবে কিভাবে। এমনি তো মোটামুটি ভাবে আমরা জানলাম যে সমস্ত রুকুন ফরজ শর্ত ইত্যাদি পালন করে নামাজ করলে নামাজ কায়েম হবে। তবু আমরা দেখব যে আরো কি কি জিনিস আছে বিস্তারিতভাবে যেগুলো করলে নামাজ আর কায়েম হবে। মহান আল্লাহ কোরআন মাজিদে ও তার রাসূলের মুখে আমাদেরকে নামাজ পড়তে ও কায়েম করতে বলেছেন। সুতরাং নামাজ পড়াই যথেষ্ট নয়, নামাজ কায়েম করা জরুরি। আর নামাজ কায়েম হবে তখনই যখন নামাজি নামাজের শর্তাবলী, রুকুন ফরজ বা ওয়াজিব প্রভৃতি সুন্নাত ও মুস্তাহাব যা কিছু আছে সব বাহ্যিকভাবে এবং তার আধ্যাত্মিক বিষয়াবলী প্রতিষ্ঠা করে। দেখেন এই ফরজ রুকুন শর্তাবলী যে বাহ্যিকভাবে, কিন্তু নামাজের একটা ভিতরের দিক আছে যেটা আধ্যাত্মিক দিক, সেইগুলো আন্তরিকভাবে প্রতিষ্ঠা করে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আর তখনই নামাজ সেই নামাজ হবে যে নামাজ পাপ ও নোংরা কাজ হতে নামাজিকে বিরত রাখে। নামাজের বাহ্যিক দিকটা কিভাবে প্রতিষ্ঠা করতে হবে তা আমরা জানি, কিভাবে উঠবেন, কিভাবে সেজদা করবেন, কিভাবে রুকু করবেন, হাত কোথায় বাঁধবেন, কি বলবেন, এসব হচ্ছে বাহ্যিক দিক, তাই না? এর সঙ্গে থাকবে মনের কাকুতি মিনতি, এবার ভিতরের মনের খবর। নামাজ কি হবে? মনের কাকুতি মিনতি, অনুনয় বিনয়, সর্বমহান বিশ্বাধিপতি এবং একমাত্র প্রভু ও উপাস্য তার সম্মুখে দণ্ডায়মান হয়ে অন্তরে থাকবে নিরতিশয় আদব। একটা রাজা বাদশাহ সামনে এলে, একটা মন্ত্রীর সামনে এলে কিরকম আদব করতে হয়, তাই না? আর আপনারা দেখেছেন যে একজন মান্যবরের সামনে যখন যাওয়া হয়, আমাদের মাদ্রাসায় যারা মাদ্রাসার ছাত্র তারা দেখবেন মাদ্রাসার মরানা বা হেড মরানার সামনে কিভাবে তারা আদব করে, তেমনি স্কুল কলেজে যদিও কম তবুও তারা স্যারদেরকে আদব করে। তেমনি আপনি নামাজে হয়ে নামাজে আল্লাহর দরবারে এলেন, তো আপনি কিভাবে আদব করে আসবেন? এটা বাহ্যিক দিক যে আপনি বাহ্যিক লেবাস পোশাক সুন্দর করে নিয়ে আসবেন, এবং মাথায় কি বলে আপনার টুপি, গায়ে সুন্দর জামা, গায়ে যেন দুর্গন্ধ না থাকে ইত্যাদি, এসব বাহ্যিক দিকটা আপনি সামাল দেবেন, কিন্তু ভিতরে যে আভ্যন্তরিক দিক আছে আদব, ভক্তি ও বিনতি, সেটা আপনি কিভাবে লক্ষ্য করবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম হয়েছে কারা? যারা নিজেদের নামাজে খাশে, খাশে মানে কি? তা মানে নামাজে বিনম্র, নম্র, বিনয়ী এবং নম্র। নামাজ তো সবাই পড়ে, নামাজ পড়ছে, নামাজের বাইরে যেমন ছিল কঠোর হৃদয়, নামাজে দাঁড়িয়েও সেই রকম কঠোর থাকল। নামাজের বাইরে যেমন পাথর ছিল, নামাজে দাঁড়িয়েও সেরকম পাথর থাকল। নামাজের বাইরে যেমন বরফ ছিল, নামাজে দাঁড়িয়েও সেরকম বরফ থাকল, বরফ আর গলল না। তাহলে বরাবর তোমার নামাজ, অনামাজ সবই বরাবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইমরিইন মুসলিমিন তাহদুরু সালাতুন মাকতুবা ফায়াহসিনু উযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুবি মা লাম ইয়াতি কাবীরাতান ওয়া যালিকা আদ-দাহরু কুল্লাহ। কোন মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি যখন তার কাছে নামাজ উপস্থিত হয়, তখন সে সুন্দর করে উযু করে এবং তার তাকুতি মিনতি কে সুন্দর করে, তার রুকুকে সুন্দর করে, তাহলে কি হবে? ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা, তাহলে সেই নামাজ তার জন্য পূর্বেকার গুনাহের কাফফারা হয়ে যাবে। কোন গুনাহ? কোন গুনাহের কাফফারা হবে? সাগিরা গুনাহ। যেজনই বলা হয়েছে মা লাম ইউতি কাবীরা, যতক্ষণ না সে কাবীরা গুনাহ করবে, তার মানে কি? কোন গুনাহ হবে? সাগিরা গুনাহ। ওয়াজালিকা আদ-দাহরু কুল্লাহ, আর এ হচ্ছে সব সময়ের জন্য। ফরজ নামাজের কথা হলো, তাই না? অন্য এক হাদিসে আছে, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উযুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি মুকবিলুন আলাইহিমা বিকালবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। এমন যে মুসলিম ব্যক্তি সুন্দরভাবে উযু করে, অতঃপর খাড়া হয়ে সে তার দেহ মন নিয়ে একাগ্রতার সাথে দুরাকাত নামাজ পড়ে, সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সব বুখারী মুসলিম হয় যে মুসলিমের হাদিস, তার মানে আপনি সুন্দর করে উযু করলেন, সুন্দর করে নামাজ পড়লেন, মাত্র মুকবিলুন আলাইহিমা, তার মানে দেহ মন নিয়ে একাগ্রতার সাথে পড়তে হবে। এত দেহ, দ্বিতীয় হচ্ছে কি? মন। এই মন দিয়ে, আর মন ছাড়া তো কিছু হয় না। কলমকারী মন লিখে তিনজন, তাই না? কলমকারী থাকলে কি না হয়? মন না থাকলে হয়। আপনি এখানে বসে আছেন, অনেক অনেক কথা আমি বলছি আপনারা শোনেন না, হঠাৎ করে কি বল, হ্যাঁ হ্যাঁ আর কবর হুজুর, তার মানে কি? ওইখানে রাস্তার ধারে আপনি বসে আছেন, একটা লোক পেরিয়ে গেল, এখানে কাজল নামে এক ব্যক্তি পেরিয়ে গেছে, হাসিপুর কাজল দিয়ে দিকে পেরিয়ে গেল, কই দেখিনি তো, কিন্তু চোখে দেখেছে, কিন্তু কি করেনি? হ্যাঁ দেখেছে কিন্তু খেয়াল করেনি। তাহলে মনের সঙ্গে চোখের যোগ থাকা দরকার। মনের সঙ্গে যদি চোখের যোগ না থাকে তাহলে দেখেনি। একটা ছেলে তার বাপ তাকে বলছে, বেটা যা রে, ওই দেখ ওই কাজটা করে আয়, বা দোকানটা যা, দোকানে গিয়ে বা হাট করে নিয়ে, বাজার করে নিয়ে যাচ্ছি। তারপর আবার কিছুক্ষণ পর বলছে, যা রে, কিংবা নামাজ পড়তে বলছে, রে নামাজ পড়তে গিয়েছিলি? না। যা রে নামাজ পড়তে যা, তুই কি শুনতে পাচ্ছিস না? শুনতে পাইনি না? পাইনি, শুনতে পেয়েছে, কিন্তু তবুও বলছে কি, ছেলেটা আমার কথা শুনে না গো, কি কানে শুনতে পায় না? তাহলে কি ব্যাপারটা মাঝখানে কি আছে? সে তার মন দেয়নি বা সে তার আনুগত্য করেনি, আর তার জন্য তাকে বলা হয়, সে কথা কানে শুনছে কিন্তু মানছে না। তাহলে শোনা আর মানা দুটো কি এক জিনিস না? শোনা মনোযোগ সহকারে শোনা, আপনি শুনছেন, সবাই কানে আমার আওয়াজ যাচ্ছে, কিন্তু সবাই কিন্তু আমার কথা শুনছেন না। যাই হোক, বিনতির মানে অবশ্য এই নয় যে আপনি নামাজে দাঁড়িয়ে হো হো হো করে কাঁদতে হবে, এটা না। নামাজে দাঁড়িয়ে কানতে হবে এটা না। তবে যে ব্যক্তির হৃদয় নরম তার হৃদয় হৃদয়ের বরফ বিগলিত হবে, আর মনস্তাপে তার অশ্রু বিগলিত হবে, চোখ দিয়ে পানি পড়বে, ভিতরে ভিতরে কান্না আসবে, যেহেতু কার দরবারে সে দাঁড়িয়েছে। যদি তার মনে আল্লাহর তাজিম থাকে, আমরা প্রথমেই যখন নামাজ পড়তে দাঁড়াই তখন কি বলি? বিসমিল্লাহ, তাই না? বিসমিল্লাহ আছে নাকি? হ্যাঁ আছে, বিসমিল্লাহ বলেন নামাজের শুরুতে। হ্যাঁ, নামাজের শুরুতে বিসমিল্লাহ কোথায় আছে? কি আছে প্রথমে? আল্লাহর নাম আছে, কিন্তু অন্য শব্দ প্রথমে দাঁড়িয়ে আল্লাহ আকবার, নাকি বলতে হবে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা, এটা বলতে হবে নাকি? প্রথমেই শব্দ হচ্ছে আল্লাহ আকবার। কি বললেন আপনি? আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড় বললেন, কিন্তু এটা আপনার কল্পনাতে এলো না যে সবচেয়ে বড় মানে কি। সবচেয়ে বড় মানে কি? সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে বড়, তাই না? তেমনি আমরা যদি কল্পনা করি আল্লাহ কত বিশাল, তাহলে আমরা জানবো যে এতক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র নিয়ে, কত বিশাল এই পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। আর এরকম সূর্য কত আছে এই যে নিচের আসমানে, দুনিয়া বে মাসাবির, এটা হচ্ছে নিচের আসমানে। তাহলে এইভাবে কটা আসমান আছে? 7 আসমান আছে, তাই না? আর প্রথম আসমানের উপরে কি আছে আল্লাহ জানেন? এই 7টা আসমানের উপরে কি আছে? কুরসি। আর কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা। এই পা আল্লাহর পা না আল্লাহর পা জানি না কেমন, আপনার পা, মানুষের পা, টেবিলের পা, চেয়ারের পা, বিভিন্ন পা পার্থক্য আছে। আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহ তো মানে দেখি নেই, জানিও না, কল্পনা কেউ করতে পারে না, তাই না? আল্লাহকে কল্পনা করা যাবে না? লাইসা কামিসলিহি শাইউ ওয়া হুয়া সামিউল বাসির, কল্পনার বাইরে। তো সেই কুরসি হলো আল্লাহর পা রাখা জায়গা। কুরসিটা কত বড়? ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে পরিব্যাপ্ত আছে আল্লাহর কুরসি। আল্লাহ কত বড় কুরসি! তার উপরে আছে আরশ। বলা হয়েছে যে কুরসি যেন কি বলে হালকার মতো, একটা বালার মতো এভাবে পড়ে আছে। পৃথিবী তো কিছুই না, একটা বিন্দু, বিন্দু থেকে ছোট। আর আরশে আছেন আল্লাহ। আরশ হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি সব থেকে বড়, তার থেকে বড় কিছু নাই। সেই আরশে, সেই আরশে আল্লাহ তাআলা সমুন্নত আছেন। অনেকে বলছেন সমাসীন আছেন, মানে সমাসীন বলা যাবে না, আসন আসন তো আরশ মানে তো আসন, সমাসীন মানে তাহলে বসে আলা। তো সমাসীন মানে বসা করছেন কেন আপনি? সমাসীন মানে অবস্থান ইস্তিকরার করেন। হ্যাঁ, তো যাই হোক, সেই আরশে সমুন্নত বলেন আর সমাসীন বলেন, তাই না? সেখানে আল্লাহ আছেন মানে আরশের উপরে আছেন, এই হচ্ছে কথা। তাহলে এবার কল্পনা করতে পারছেন আল্লাহ কত বিশাল আর কত বড়, কল্পনার বাইরে, কল্পনার বাইরে। তো এই আল্লাহর সামনে আমি দণ্ডায়মান হলাম আল্লাহু আকবার বলে, আপনার হৃদয় কাঁপবে, আপনার মন কাঁপবে। আর তার আগে আপনি আল্লাহর কত নাফরমানি করেছেন নিশ্চয়ই জানেন, তাই না? আর সেখানে এসে আপনি কি বলতে কি বলবেন, ভয় লাগবে। এখন সাধারণ একটা মানুষকে যদি মাইক্রোফোনের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, এই যেমন জুমার দিনে, জুমার দিনে মসজিদ একদম প্যাকটার, তাই না? এখন যদি বলা হয় কাজল আসুন আপনি একটা গজল বলুন এখানে ইমাম সাহেবের সামনে, একটা কেরাত পড়ুন, কাজলের মন তখন পাখির ডানার মতো এইভাবে ভিতরে কাঁপবে না? কাঁপবে না। কেন? ভয়। যদি ভুল হয়ে যায়, আপনার পর একের একের উপরে ভয়, কোরআন শোনা শোনা, আমারটা শোনা আমারটা শোনা, না তোমার ঠিক তোমার ভুল, কিন্তু আমি যখন হুজুরের কাছে আসবেন তখন কি হবে? তখন আলাদা, তাই না? পরীক্ষার সময় যেটা মানুষ বেশিরভাগ ভুলে যায়, ভয় থাকে। আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন, কত পাপ করেছেন, তার অবাধ্য আচরণ করেছেন, তার সামনে এসে দাঁড়াচ্ছেন, আবার বলতে জানি না দাদা বলতে গাধা বলছেন কিনা, ভয় হয়। আর এই জন্য আমরা নামাজের পরে কি বলি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারলাম না, মনটাকে হাজির করতে পারলাম না, মাঝমা জামে মসজিদে দাঁড়িয়ে আছি, আর বাংলাদেশের অন্য কুটিরে আমার মন পড়ে আছে, আমার ছেলে মেয়ের কাছে, আমার স্ত্রীর কাছে, আমার বাপ মায়ের কাছে, আমার জমি খেতের কাছে, তাই না? আর আমি আমার কাজের ভিতরে, আমি আমার দোকানের ভিতরে, আমি আমার ব্যবসার ভিতরে মন ফেলে রেখে দিচ্ছি, অথচ আমি দাঁড়িয়ে আছি কোথায়? মসজিদে, আল্লাহর দরবারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ হচ্ছে কিনা ভয়, সত্যি ভয় হবে। সুতরাং নামাজে যখন দাঁড়াবে কাঁদার, কান্নার ভাব হতেও পারে, তবে কাঁদতে হবে, না কাঁদলে তার নামাজ হবে না, তার খুশু খুশু নেই, তার কাকুতি মিনতি নেই, কথা বলা যাবে না। এটা হচ্ছে অন্তরের ভিতরকার জিনিস, তবে নামাজিকে দেখে মনে হবে। যেমন কোরআন পড়ার ব্যাপার, কোরআন তো অনেকেই পড়ে, কার কোরআন পড়াটা সবচেয়ে ভালো জানেন? দেখে সেই কোরআন শুনে মনে হবে যে এ আল্লাহকে কি করছে, আল্লাহর জন্য বিনয়ের সাথে কোরআন পড়ছে, আল্লাহর জন্য ভয়ে, আল্লাহর ভয়ে কোরআন পড়ছে। বিনতি হলো হৃদয়ের উপস্থিতি ও সর্বাঙ্গের স্থিরতার নাম। যখন দেখবেন যে একটা মানুষ বা আপনি, আপনি যখন আপনার হৃদয়কে নামাজে উপস্থিত রেখেছেন, আপনার মন এদিক সেদিক যায় না, আর আপনার অঙ্গ প্রত্যঙ্গ কি আছে, স্থির আছে, এনাই নামাজ পড়ছেন, আর চুলকানি, নাকের ফেঁপুড়ি, চোখের চুড়ি, তারপরে অনেকে তো আবার এটা সোজা করে, অনেকে আবার টেনি সোজা করে, অনেকে আবার জামা সোজা করে, বহু রকমের আছে, অনেকে টিস্যু, যাই হোক, ফালতু কাজ যেগুলো সেগুলো করা যাবে না, যেগুলো জরুরি কাজ সেগুলো করতে হবে। আপনার চুলকানি লেগেছে কোথাও? বাচ্চানন্দা, আপনার যদি ঘাড়ে চুলকানি লাগে নামাজ পড়তে পড়তে, চুলকানো ভালো না ছেড়ে দেওয়া ভালো? ছেড়ে দেওয়া ভালো। আল্লাহর দরবারে আপনি দাঁড়িয়েছেন, আল্লাহর দরবারে আপনি এভাবে চুলকাবেন নাকি ছেড়ে দেবেন দিয়ে নামাজে মন দেবেন? চুলকানি বেশি হলে চুলকে নিতে হবে, তা না হলে গোটা নামাজটাই আপনার চুলকানিতেই মন পড়ে থাকবে, নামাজ কেড়ে নেবে। এই যে বলে মন কারা, এটা হচ্ছে, এ হচ্ছে মন চোরা, অবশ্য ভালোবাসার ভাষাতে মন চোরা আলাদা। এখানে নামাজে কি আপনার মন চোর, এ হচ্ছে মনচোর, যে চুলকানি হলো আপনার মনটাকে চুরি করে নেবে, পড়েই থাকবে, এমনি করবেন, এরকম করবেন, এরকম করবেন, আর নামাজ কোথায়? ওই জন্য বলা হয়েছে পেশাব পায়খানা লাগলে, চাপ থাকলে পরে নামাজ ছেড়ে দিয়ে পেশাব পায়খানার কাজ আগে সারো, না হয় ওই দিকেই আপনার মন পড়ে গেল, গেল গেল, সামাল সামাল সামাল সামাল, আর দিকে আপনি কি করছেন মুখে, বুঝতে পারছেন? কিছুই হবে না, এজন্য চুলকে নেওয়া ভালো। সুতরাং যখন দেখবেন ফালতু কাজ আপনি করছেন না, ঘড়িটা দেখাচ্ছেন না, কি আপনি চিন্তা করছেন, অথচ নামাজ, নামাজই একটা চিন্তা, আল্লাহর সঙ্গে চিন্তাকে সংযোগ করা, কিন্তু তার উপরেও আপনি আলাদা চিন্তা করছেন, দিয়ে আপনি কখনো কখনো এরকম করছেন, যে যেমন যার যেমন অভ্যেস থাকে, একে মুদ্রা দোষ বলে, জানে না, মুদ্রা দোষ। কোন মানুষ দেখবেন দাঁড়িয়ে আছে, পাটাকে পায়ের আঙুলটাকে নিয়ে এভাবে করছে দাঁড়িয়ে আছে, কেউ এক একজনের এক এক রকম মুদ্রা দোষ থাকে, আর নামাজের ভিতরে সেটা থেকে যায়। যার অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকে না নামাজে, জানবেন সে নামাজে কি নয়, তার বিনতি নেই। অতএব একাগ্রতা, মনোযোগ ও বিনতির সাথে আপনি আপনার নামাজ কায়েম করতে চাইলে কয়েকটা উপদেশ আপনাকে মানতে হবে। নম্বর এক, আপনি যে নামাজ পড়ছেন তা নিশ্চয়ই একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, তাই না? ও তো আলাদা কথা, কার উদ্দেশ্যে পড়ছেন সেটা তো রিয়া হয়ে গেল, কিন্তু আপনি দাঁড়িয়েছেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তার হুকুম পালনার্থে, তার প্রতি বিশেষ অনুরাগ, ভক্তি ও প্রেম প্রকাশার্থে, তার নৈকট্য ভালোবাসা অর্জনের আশায়, তার আজাবের ভয়ে, তার সওয়াব ও ক্ষমার কামনাতে আপনি নামাজ পড়ুন, জান্নাতের লোভে, তাই না? এখন যদি বাদশা নামদারকে জিজ্ঞেস করেন যে বাদশা নামদার, কেউ যদি বলে যে 5,000 টাকা দেবো তো জোহরের নামাজ পড়, যদি 5,000 টাকার লোভে কেউ জোহরের নামাজ পড়ে, তার নামাজটা হবে বাদশা? হ্যাঁ, টাকার লোভে নামাজ পড়ছে। এখন কাজল বলছে আমি জান্নাতুল ফেরদাউস যাব, জান্নাতুল ফেরদাউসের লোভে আমি নামাজ পড়ছি, তারা যে কাজলের নামাজটা হবে? জান্নাতের লোভে নামাজ পড়া আসলেই আল্লাহর সন্তুষ্টি, কারণ আল্লাহকে সন্তুষ্টি না করলে জান্নাত পাবেন না আপনি, তাই না? আর টাকা কখন পাবেন? যখন টাকাওয়ালা যে টাকা দেবে তাকে খুশ করতে পারবেন, তাই না? দুটো পার্থক্য আছে। এ হচ্ছে সরাসরি যার নামাজ তাকে আপনি সন্তুষ্ট করছেন, আর টাকার লোভে যেটা করছেন সেটাকে সৃষ্টি। সুতরাং দুটোর মধ্যে পার্থক্য আছে। অতএব জাহান্নামের ভয় করতে হবে, জান্নাতের আশা করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আশা, ভয় এবং ভালোবাসা, এই তিনটে জিনিস নিয়ে আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করতে হবে। বেশ, নম্বর দুই, নামাজে দাঁড়িয়ে আপনি মনে করুন যে আল্লাহর খাস দরবারে আপনি হাজির হয়েছেন, আপনি যেন তাকে দেখছেন, আপনি যেন তাকে দেখছেন, সত্যি সত্যি না? চোখ বন্ধ করে ডাইরেক্ট একটা সামনে বিশাল আপনি কল্পনা করলেন আল্লাহকে আপনি দেখছেন, নামাজ হবে? আল্লাহকে কল্পনা করা যাবে? যদি আপনি একটা কল্পনা করে নেন এরকম ওইরকম তো হয়ে গেল মূর্তি পূজা, তাই না? আল্লাহ তো কোনো কল্পনা নেই, খবরদার। কল্পনা করবেন কিন্তু যেন আপনি আল্লাহকে দেখেন, সত্যি সত্যি না, কিন্তু আল্লাহর মূর্তি কল্পনা করা যাবে না। আর এটা তো অবশ্যই মনে করতে পারতেন যে আল্লাহ আমাকে দেখছেন, আমার সামনে ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি লাগানো থাকলে তখন সবাই ভদ্র, যখন পা হিলছে হিলবে না, কারণ ওর বাবার সারা বিশ্বের লোক দেখবে, তাই না? পা হিলবে না, যে বিভিন্ন রকমের দেখবেন, কেউ ওই যে চোখ পথলাচ্ছে, কেউ না এসব করবে না, কেন? সব কি হচ্ছে, রেকর্ড হচ্ছে, আর এই রেকর্ড গোটা দুনিয়ার লোক দেখবে, কিংবা আমার নম্বর কাটা যাবে, কিংবা আমার টাকা কাটা যাবে, কিংবা আমার বেতন কাটা যাবে, এইসব ক্ষেত্রে কি করা হয়? সবাই সাবধান, অ্যালার্ট, সতর্ক না, তখন আর অন্য কোনো জায়গাতে যাবে না। দেখেন যারা চোখ ঝুলছে ঢুলছে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি সিসিটিভিতে ধরে বলা হয় যে তোমায় দেখো তোমার এটা হয়েছে, আর তোমার নম্বর কাটা গেল, কিংবা তোমার টাকা কাটা গেল, তখন কে সহজে ক্যামেরার সামনে কেউ ঘুমাবে না ঢুলবে? না, হুজুর যা বলছে তখন শুনে চোখে পানি দিয়ে আসে, তাই না? তো মুশকিল হচ্ছে এখানে, যদি কেউ এরকম হৃদয়কে উপস্থিত করতে না পারে যে আমি যেন আল্লাহকে দেখছি, অথবা আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি সিসিটিভি ক্যামেরা তো সামনে আছি, ততক্ষণ আপনার নামাজে নামাজ কায়েম হবে না। সুতরাং আপনি যেন তাকে দেখছেন, তিনি আরশের উপরে রয়েছেন, সেখান হতেই তিনি সারা সৃষ্টির প্রতি সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন, তিনি আপনার নামাজ পড়াও দেখছেন। অবশ্য তার কোনো প্রকার আকার প্রতিমূর্তি মনে কল্পনা করা যাবে না, কারণ তার কোনো কিছু তার মতো নেই, লাইসা কামিসলিহি শাই। আপনি আপনার মর্মমূলে ভাবুন যে তিনি অবিনশ্বর, চিরঞ্জীব, সর্বস্বতা, সর্বদ্রষ্টা, পরাক্রমশালী, বিজ্ঞান নয়, তিনি আদেশ করেন, নিষেধ করেন, ভালোবাসেন, আবার ক্রোধান্বিত হন, তিনি ভালোবাসেন আবার রাগান্বিত হন। বান্দার কোনো গোপন বা প্রকাশ্য কথা বা কর্ম তার নিকট গুপ্ত নয়, সকল বিষয়ে তিনি সবিশেষ অবহিত। ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ও মা তুখফিস সুদূর, চক্ষুর ছল চাহনি এবং হৃদয় যা গোপন করে তা তিনি জানেন। হৃদয়ে কার মনে কি আছে আল্লাহ জানেন, তাই না? মানুষ কি বুঝতে পারবে? পারবে না। আর খায় না তো লায়ন কাকে বলে? এদিকে তাকিয়ে আছে কিন্তু দেখছে কাকে? ওইদিকে। এটা হচ্ছে খায় না, চোরা চাহনি বলা হয়। এই চোরা চাহনি কে জানবেন? আল্লাহ জানেন। আপনি মানুষকে ঠকাতে পারেন কিন্তু আল্লাহকে ঠকাতে পারেন না। সেই আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন, এই প্রত্যয়ের সাথে সাথে তার জন্য আপনার অন্তরে যথার্থ তাজিম, ভক্তি, অনুরাগ, ভীতি, প্রেম, আগ্রহ, আশা, ভরসা, বিনতি প্রভৃতি সমবেত হবে, টুটে যাবে সাংসারিক সকল বন্ধন, শুধু টিকে থাকবে আল্লাহ আপনার মাঝে মোনাজাতের ও নিরালায় গভীর আলাপের বন্ধন, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবারটাকে কি তকবীর বলা হয় বাসা নন্দার? এই তকবীরের নাম কি? এই তকবীরটার নাম কি? আল্লাহু আকবার, এটাকে তাকবীর বলে। তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিমা। তাহরিমা মানে কি? হারাম করা। কি হারাম করলেন? বউ হারাম করলেন, না খাওয়া হারাম করলেন, না কি হারাম করলেন? দুনিয়ার সব কিছু হারাম করলেন। এবারে না বউকে স্মরণ করা যাবে, না ছেলে মেয়েকে স্মরণ করা যাবে, না স্বামীকে স্মরণ করা যাবে, না প্রেম ভালোবাসা স্মরণ করা যাবে, না ব্যবসা বাণিজ্য স্মরণ করা যাবে, না চাষবাস স্মরণ করা যাবে, না আপনার দোকানদারি বা দুনিয়াদারি কিছু সরব করা যাবে না, সব হারাম। তা হালালটা কি হলো তাহলে? কারেকশনটা কোথায় দিলেন? আপনারা, আমি একটা কানেকশনের কথা জানি, সেই কানেকশনটা কেমন আপনারা দেখেছেন। আমাদের দেশে দেখবেন কারেন্ট চলে গেলে কি করা হয়, জেনারেটর চালানো হয়, দেখবেন একটা সুইচ আছে, তো যখনই লাইন আসে বা যখন লাইন চলে যায় তখন কি করে ওই এটা সুইচটা কি করা হয়, এইদিকে টেনে দেয়। কিসে লাগিয়ে দেয়? জেনারেটর লাগিয়ে দেয়। আবার লাইন চলে এলে জেনারেটর কানেকশন খুলে নিয়ে কারেন্টে লাগিয়ে দেয়। এইভাবে আমরা দুনিয়ার যত সম্পর্ক আছে সব ছিন্ন করে কি করি, আল্লাহর সঙ্গে লাগিয়ে দিই। এবার কানেকশন কার সাথে হলো? আল্লাহর সাথে। বাকি সমস্ত সম্পর্ক কি হয়ে গেল? ছিন্ন হয়ে গেল, হারাম হয়ে গেল। ঠিক আছে। নম্বর তিন, নামাজে দাঁড়িয়ে আপনি স্মরণ করুন, আপনাকে মরতেই হবে, নাকি বেঁচে থাকবেন চিরদিন, নাকি মরতে দেরি আছে? বাসানন্দা জানেন কত কতদিন বাকি আছে আপনার? আর কতদিন বাঁচবেন জানেন? 90 বছর, 100 বছর কারোর কি গ্যারান্টি আছে? আপনাকে মরতেই হবে, ফিরে যেতে হবে সেই বিশাল বাদশার নিকট, যার সামনে আপনি দণ্ডায়মান আছেন, আর হিসাবও লাগবে তার কাছে সকল কাজের। ধরে নিন হয়তো আপনার এটাই শেষ নামাজ, যে নামাজটা আপনি পড়ছেন সেটাই হলো শেষ নামাজ। সালাম ফিরে হয়তো আর নামাজের সুযোগ পাবেন না, যেন আপনি আপনার প্রিয়তমের নিকট থেকে বিদায়কালে শেষ সাক্ষাৎ করছেন, শেষ কথা বলছেন, শেষ আবেদন জানিয়ে নিচ্ছেন। আবার মনে করুন দেখি, বাংলাদেশ থেকে যখন লাস্ট আপনি বেরিয়ে আসেন আপনার স্ত্রীর কাছ থেকে, কিরকম হয়, কিরকম বিদায় নিয়ে আসেন, আবার 2 বছর 3 বছর দেখা হবে না, তাই না? শেষ বিদায়টা কেমন হয়? আর এই সময় কি আপনি আপনার চোখের পানি মুখে রাখতে পারবেন? এই মুহূর্তে কি আপনি আপনার অন্য কিছু হবে? আপনি সেই সময় সবসময় চোখের পানি, বিদায় শেষ বিদায় হচ্ছে, আপনার মন অন্যদিকে ছুটতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উযকুরিল মাউতা ফি সালাতে, তুমি তোমার নামাজে তোমার মৃত্যুকে স্মরণ করো। যেহেতু যখন কোন নামাজি তার নামাজে মরণকে স্মরণ করে, তার নামাজকে সে সুন্দর করবে, আর যে এছাড়া সে অন্য নামাজ পড়তে পারবে না, পারবে না, তাই না? এমন ব্যক্তির মতো নামাজ পড়ো যে মনে করে না যে এছাড়া সে অন্য নামাজ পড়তে পারবে। তুমি প্রত্যেক সেই কর্ম থেকে দূরে থাকো যা করতে তোমাকে অপরের নিকট ক্ষমা চাইতে হয়, এটা হাদিসের কথা। যখন তুমি তোমার নামাজে দাঁড়াবে তখন মরণ পথের প্রতীকের মতো বিদায় নেওয়ার সময় যেমন হয় ঠিক সেই নামাজ পড়ার মতো নামাজ পড়ো, এমন কথা বলো না যা তোমাকে ওজর দিতে হয়। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লা সালাতা মুয়াদ্দিয়াত, তুমি মরণ পথের প্রতীকে বিদায় নেওয়ার মতো শেষ নামাজ পড়ার মতো নামাজ পড়ো, মনে মনে করো যেন তুমি আল্লাহকে দেখছো, নচেত তিনি তোমাকে দেখছেন। এই হচ্ছে আজকের কথা, হলো তিনটে, বাকি ইনশাআল্লাহ আমরা কি আলোচনা দরকার আছে না নেই? আছে, দরকার আছে। মানুষ জিজ্ঞাসা করে যে নামাজ কায়েম হবে কিভাবে, তাহলে আজকে গেল প্রথম পর্ব, ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করব নামাজ কায়েম হবে কি করে। আমরা নামাজ সবাই পড়ি, কিন্তু কার নামাজ কায়েম হয়, আল্লাহ তাআলা তৌফিক দেন যেন আমরা শুনি এবং আমল করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।